বন্দনা করি স্রষ্টার চরণে, তারপরে বন্দনা করি পিতৃমাতৃগণে, আর এরপরে বন্দনা করি সকল গুরুজনে, সব শেষে বন্দনা করি ভাই বন্ধুগণে। তোমরা শোনো দিহি আমো, তোমরা শোনো দিহি আমো, জারি গানে দেশের কথা করি গোবর্ণ। তোমরা বাংলা মায়ের আছে অনেক ঐতিহ্য আর মান, আছে অনেক পূর্ণ ভূমি ঐতিহাসিক স্থান, আরে আছে অনেক পূর্ণ ভূমি ঐতিহাসিক স্থান রে, আছে বাগের কেল্লায় আছে ঢাকার শহরেতে, সোনার দাও নাম ছিল সে অতীত কালেতে, পাহাড়পুরার ময়নামতি আরো কত নামে, শুনো পাহাড়পুরার ময়নামতি আরো কত নামে, আছে হাজার নিদর্শন আমাদের ধামে, পূজা পার্বণ নববর্ষ ঈদের উৎসবে মেতে উঠি সবে মোরা প্রীতি কল রবে মোরা পিরালিয়ার কাছে মোরা বিপদ ভুলে যাই কৃষ্ণলীলা গাজির গানে কণ্ঠ যে মিলাই মোরা জন্ম নয় ধন্য আমি তুমি শহীদের রক্তে গড়া এ সবুজ ভূমি, নত শিরে শ্রদ্ধা ভরে আমরা তাদের শরীর। শুধু মুখের বলি নয়, শুধু মুখের বলি নয়, করি আসল কাম ভাই রে, করি আসল কাম। শুধু মুখের বলি নয়, শুধু মুখের বলি নয়, করি আসল কাম ভাই রে, করি আসল কাম। এসো এই বলি আজাই, এসো এই বলি আজাই, শান্তি ও সম্প্রীতির লাগি।